بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম মিম আলিফ লাম মিম গুলিবাতির রুম রোমকগণ পরাজিত হইয়াছে في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون নিকটবর্তী অঞ্চলে কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে في بضع سنين لله الأمر من قبل ومن بعد وَيَوْمَئِذِ يَفْرَحُ الْمُؤْمِنُونَ কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই আর সেই দিন মুমিনগণ হর্ষোৎফুল্ল হইবে بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আল্লাহর সাহায্যে তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন ইয়া আল্লাহরই প্রতিশ্রুতি আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وهارا পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত আর আখিরাত সম্বন্ধে وهارا غافل أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون ورأكي نجدر أنطر بھابية داكنا আল্লাহ আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখিত যে উহাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হইয়াছিল শক্তিতে তাহারা ছিল ইহাদের অপেক্ষা প্রবল তাহারা জমি চাষ করিত তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সহ বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون الله আদিতে সৃষ্টির সূচনা করেন অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন তারপর তোমরা তাহারই নিকট প্রত্যানিত হইবে ويوم تقوم الساعة يبلس المجرمون যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين উহাদের দেব দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ এবং যাহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে فسبحان الله حين تمسون وحين تصبحون সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون এবং অপরাহ্নে ও জোহরের সময় আর আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্যি ওয়া ইউহইল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন তিনি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর এইভাবেই তোমরা উত্থিত হইবে ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রহিয়াছে ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাযলিহি إن في ذلك لآيات لقوم يسمعون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রিতে ও দিবা ভাগে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তাহার অনুগ্রহ হইতে ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ ভয় ও ভরসা সঞ্চারক রূপে এবং আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন ও তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে অতঃপর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা উঠিয়া আসিবে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই সকলেই তাহার আজ্ঞাবহ وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার ইহা তাহার জন্য অতি সহজ আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون الله তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন তোমাদেরকে আমি যে রিজিক দিয়াছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার ফলে তোমরা কি এই ব্যাপারে সমান তোমরা কি উহাদেরকে সেইরূপ ভয় করো যেইরূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো এইভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন লোকদের নিকট নিদর্শনাবলী বিবৃত করি فَمَنْ يَهْدِي مَنْ أَضَلَّ اللَّهِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ বরং সীমা লঙ্ঘনকারীরা অজ্ঞানতা বশত তাহাদের খেয়ালকুশির অনুসরণ করে সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে আর তাহাদের কোন সাহায্যকারী নাই فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তুমি একনিষ্ঠ হইয়া নিজকে দিনে প্রতিষ্ঠিত করো আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, ইহাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين بشدو چتے تاہر ابھیمکی ہوئی تاہاکے بھائی کرو سالات قائم کرو ایم انتر بھکت ہوئیونا مشرک دیر من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُمْ مِنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে, অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরীক করিয়া থাকে। ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে, সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। আম আনযালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরীক করিতে বলে? ওয়াইযা আযাকনা الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষকে অনুগ্রহের আশ্বাদ দেই উহারা তাহাতে উৎফুল্ল হয় এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ وَهَرَا كِي لُكْخَ كَرَنَا اللَّه جَهَرْ جُنَّ إِچْشَ رِزِقْ تُشُسْتَ كَرَنْ إِبَنْ شِمِتُ كَرَنْ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। فآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়কে দিবে তাহার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কাম। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দিয়া থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধিশালী। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون الله তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাদেরকে রিজিক দিয়াছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদেরকে জীবিত করিবেন তোমাদের দেব দেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্তের কোনো কিছু করিতে পারে উহারা যাদেরকে শরীক করে আল্লাহ উহা হইতে পবিত্র মহান ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মে দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে যার ফলে উহাদেরকে উহাদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাহাতে উহারা ফিরিয়া আসে قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين بلو تمرا পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে উহাদের অধিকাংশ ছিল মুশরিক فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো আল্লাহর পক্ষ হইতে যে দিবস অনিবার্য তা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে কুফরি করে কুফরির শাস্তি তাহারই প্রাপ্য যারা সৎকর্ম করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখ সজ্জা ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين কারণ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন তিনি কাফিরদেরকে পছন্দ করেন না ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তাহার নির্দেশনা বলির একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য এবং তোমাদেরকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য এবং যাহাতে তাহার নির্দেশে নৌযানগুলি বিচরণ করে যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো ও তাহার প্রতি কৃতজ্ঞ হও ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين আমি তো তোমার পূর্বে রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট তারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়াছিলাম মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون الله তিনি বায়ু প্রেরণ করেন ফলে ইহা মেঘমালাকে সঞ্চালিত করে, অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন, পরে ইহাকে খণ্ড বিখণ্ড করেন, এবং তুমি দেখিতে পাও উহা হইতে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাদের নিকট ইচ্ছা ইহা পৌঁছাইয়া দেন, তখন উহারা হয় হর্ষোৎফুল্ল। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ যদিও ইতিপূর্বে উহাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে উহারা নিরাশ ছিল। فَانظُرْ إِلَى آثَارِ رَحْمَةِ اللَّهِ كَيْفَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন উহার মৃত্যুর পর, এইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পীত বর্ণ ধারণ করিয়াছে, তখন তো উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে। فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ তুমি তো মৃতকে শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে, যখন উহারা মুখ ফিরাইয়া চলিয়া যায়। وَمَا أَنْتَ بِهَادِ الْعُمْيِ عَنْ ضَلَالَتِهِمْ আর তুমি অন্ধকেও পথে আনিতে পারিবে না উহাদের পথভ্রষ্টতা হইতে, যারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে শুধু তাহাদেরকেই তুমি শোনাইতে পারিবে, কারণ তাহারা আত্মসমর্পণকারী। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য, তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ সর্বশক্তিমান। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون যেদিন কিয়ামত হইবে সেদিন অপরাধীরা শপথ করিয়া বলিবে যে তারা মুহূর্ত কালের বেশি অবস্থান করে নাই, এইভাবেই তারা সত্যভ্রষ্ট হইত। وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে তাহারা বলিবে তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ, ইহাই তো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানিতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون সেদিন সীমা লঙ্ঘনকারীদের ওজোর আপত্তি উহাদের কাজে আসিবে না এবং উহাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون আমি তো মানুষের জন্য এই কুরআনে সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি উহাদের নিকট কোন নিদর্শন উপস্থিত করো, কাফিররা অবশ্যই বলিবে তোমরা তো মিথ্যাশ্রয়ী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون যাদের জ্ঞান নাই আল্লাহ এইভাবে তাহাদের হৃদয় মোহর করিয়া দেন। فاصبر ان وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যাহারা দৃঢ় বিশ্বাসী নয় তাহারা যেন তোমাকে বিচলিত করিতে না পারে।